السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أذكر الله سنائي عالمي এবং পরবর্তী বা পশ্চাৎবর্তী আলোচনা, যেহেতু আমাদের একটা সিলসিলা শুরু হয়েছে সাহাবাদের উপরে, বর্তমান বিশ্বে সাহাবাদের প্রতি গালাগালির একটা মৌসুম এসেছে। এই মৌসুমে তারা সাহাবিদেরকে গালি দিয়ে স্বভাব অর্জন করছে। এজন্য সাহাবাদের কদর ও মর্যাদা আহলে সুন্নাহর নিকটে কি তা জানা জরুরি, যাতে করে মনে প্রাণে সবাই সাহাবাদের প্রতি ইমান, সঠিক ইমান, সাহাবাদের প্রতি সঠিক ভালোবাসা রাখতে পারে, যাতে করে তাদেরকে গালি দিয়ে তাদের প্রতি কুধারণা করে আমাদের ইমান নষ্ট না হয়ে যায়। আমরা বলেছিলাম সাহাবায়ে কিরাম সম্পর্কে বিভিন্ন সালাফদের বিভিন্ন কথা। এখন আমরা কোরআন ও হাদিসে বিশিষ্ট সাহাবিদের কি মর্যাদা উল্লেখ করা হয়েছে সেই আলোচনা। সাহাবারা হচ্ছেন তারা, যারা সেই সাহাবাদের কথা বলছি, যারা ইমানে অগ্রণী, যারা প্রথম প্রথম ইমান এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যত্ব গ্রহণ করে তাকে দিন প্রচারে সহযোগিতা করেছেন। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. جرى أبروني فهم شريف فهم شريف مهاجر إبن أنصار صحابة جرى إبن طارا جرى تادير إخلاص صادير ومسلم كرسي تمن قرار تابين ده তাবেঈনরা সাহাবাদের অনুসরণ করেছেন, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি খুশ সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি খুশ এবং সন্তুষ্ট। এর পরিণাম কি, বিনিময় কি, ওয়া আ'দা লাহুম জান্নাত, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যার নিচে নহর প্রবাহিত আছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী হবে, যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা সাফল্য। যে কে সাফল্য না, মহা সাফল্য। আহলে বদর সম্পর্কে আপনারা শুনেছেন, বদর যুদ্ধে 313 জন সাহাবি অংশগ্রহণ করেছিলেন, কথা ছিল না যে যুদ্ধ হবে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল হক ও বাতিলের মাঝে একটা ফয়সালা করবেন, তাই 313 জন সাহাবি নিয়ে যুদ্ধ বেঁধে গেল। শত্রুর পক্ষে সৈন্য কত ছিল, প্রায় 3 গুণ। সুতরাং যুদ্ধ বেঁধে গেল, আর সেখানে জয় হল কার, হকের জয় হল, হকের জয় হল। সেই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি একটা বিশেষ অনুগ্রহ, বিশেষ পুরস্কার, বিশেষ মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, কাদ কানা লাকুম আয়াতান ফি ফিয়াতাইন ইলতাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ উকরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিছলাইহিম রাআইয়াল আইন ওয়াল্লাহু ইউয়াইদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুটি দলের মধ্যে, দুটি দলের মধ্যে একটি দল ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করে, আর অন্য দলকে কার পথে জিহাদ করে, শয়তানের পথে, কুফরির পথে, শিরকের পথে জিহাদ করে। কিন্তু যে দলটি আল্লাহর পথে জিহাদ করে তাদের মর্যাদা কত, ইয়ারাউনাহুম মিছলাইহিম রাআইয়াল আইন, তাদেরকে চোখের দৃষ্টিতে ডবল দেখে, ওয়াল্লাহু ইউয়াইদু বিনাসরিহি মান ইয়াশা, মানে কাফেররা মুসলমানদেরকে দেখলো কি, দ্বিগুণ, অনেক লোক, ফলে তাদের মনে কি সঞ্চার হলো, ভীতি সঞ্চার হলো। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করেন নিজের সাহায্য দিয়ে নিজের বিজয় দিয়ে সহযোগিতা করে থাকেন, সমর্থন করে থাকেন। আল্লাহ তাআলা সমর্থন করেছেন, সাহায্য করেছেন সাহাবাদেরকে কি দিয়ে? ফেরেশতা দিয়ে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন এই বদর যুদ্ধে সাহাবাদের সমর্থনে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন। এতে অবশ্যই জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। এখানে বদর যুদ্ধের ওই সাহাবাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা তাদের মর্যাদার কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। হে নবী, তিনি আল্লাহ তাআলাই তোমাকে সাহায্য করেছেন নিজের বিজয় দিয়ে এবং মুমিনদের দিয়ে। মুমিনরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছিলেন, এক মিল বন্ধন মিলন সৃষ্টি করেছিলেন সাহাবাদের মনে মনে। যারা আপোষে শত্রু ছিলেন তারা আপোষে কি হয়ে গেলেন? বন্ধু হয়ে গেলেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, মানুষের মনে মনে মিলন সংসাধন করা সহজ কথা নয়। যদি এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত ব্যয় বন্টন করে দাও, তবুও তবুও দুটো মনকে মিলন দেওয়া চাকরিখানি কথা না। এই মিলন সংশোধন করা কার কাজ? আল্লাহর কাজ। আর মিলন ভঙ্গ করা কার কাজ? আল্লাহর কাজ, কিন্তু শয়তানের কাজ। শয়তানের কাজ মিলন ভঙ্গ করে কে? শয়তান। এই জন্য পবিত্র মিলন সৃষ্টি করেন আল্লাহ, অপবিত্র মিলন আল্লাহ সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু ঘটায় কে? শয়তান। অপবিত্র মিলন ঘটায় শয়তান, আর পবিত্র মিলন ধ্বংস করে শয়তান। এরপর আপনারা হাদিস জানেন যে শয়তান প্রত্যেক রাত্রে হিসাব নেয় যে তুই কি করলি, তুই কি করলি। তারপর একজনকে সে যখন বলে আমি এই করেছি, তখন তাকে কোলে নিয়ে নাচতে থাকে, তাই না? কে সে? যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সংসাধন করে, মনে মনে মিল নষ্ট করে দেয়। যেহেতু ভালোবাসা হলো মন এবং হরমোনের মিল, ভালোবাসা হলো মন এবং হরমোনের মিল, মন না মিললে পরে গর্মে হয় না, মিলন সৃষ্টি হয় না, ভালোবাসা হয় না। যদি বিয়ে করেছেন আপনি, হয় তাহলে না হয় খেলায় থাকতে পারত, কিন্তু আসলে সে সংসারে ভালোবাসা থাকে না, পাশের ঘর থাকে। শয়তান যদি সেই ঘরটাকে ভাঙতে পারে খুব আনন্দ। যাই হোক, আল্লাহ তাআলা মনের মিলন সৃষ্টি করে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, দুনিয়ার মুখে যা কিছু আছে সমস্ত সম্পদ ব্যয় করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তবু তুমি সাহাবাদের মনে মনে মনে মনে মিলন সংসাধন করতে পারতে না। তোমার ক্ষমতা ছিল, এই ক্ষমতা একমাত্র কাল ছিল আল্লাহ তাআলা। ইসলামের বিজয় আনিয়েছেন সেই আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করে তাদের যে ঈমান আছে, তারা যে মোমেন, সে কথা বলেছেন। কি বলেছেন? فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم الله تعالى بولছেন ফালাম তাকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আসলে কে হত্যা করেছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শক্তি সাহায্য না হলে পরে তোমরা হত্যা করতে পারতে না। ওমা রামাইতা ইজ রামাইতা, তুমি যে নিক্ষেপ করেছো সে নিক্ষেপ আসলে তুমি করনি, কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। দামি ওই যে ধুলো ছুঁড়ে দিলে না সকলের চোখে পড়ে গেল, যখন হিজরত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় এলেন, লোকের সামনে পার হয়ে, তাই না? সবাই পার, বাড়িটাকে ঘিরে দিয়ে ঘিরে রেখে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু আল্লাহ নবী তাদের সামনেই বেরিয়ে গেলেন। কিভাবে? ধুলো ছুঁড়ে। যখন ধুলো ছুঁড়লেন, আল্লাহ তাআলা সকলের চোখে পৌঁছে দিলেন, আর তারা যেন কেমন বিমোহিত হয়ে গেল, ফলে আল্লাহর নবী তখন তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু কেউ দেখতে পেল না। তো আল্লাহর নবী শুনেছিলেন ঠিকই, চোখে পড়েছিল কে? হ্যাঁ, অস্ত্র শুধু প্রয়োগ করলে হয় না, অস্ত্র যথাস্থানে লাগতে হয়, তীর নিক্ষেপ করছেন, তীর গিয়ে পৌঁছতে হয়। আপনার কাজ আপনি করলেন, কিন্তু পৌঁছানোর কাজ কার? আল্লাহ তালা। সবকিছুই তিনি আল্লাহ সবকিছুই সৃষ্টি করতেন, ভালো মন্দ সবকিছুই সৃষ্টি করতেন। বীজ আপনি ছড়ান, কিন্তু অঙ্কুরিত করে কে? অঙ্কুরিত হওয়ার পর তাকে ফুল ফলে সুশোভিত করে কে? সবকিছু আল্লাহ, অতএব আল্লাহরই সবকিছু প্রশংসা। এখানে বলা হয়েছে ওয়ালা ইউবলিয়াল মুমিনিন, আল্লাহ তালা মোমেনদেরকে পরীক্ষা করবেন। এখানে মোমেন বলতে কারা? বদর যুদ্ধে সাহাবীরা। আহা, তাদেরকে কি বললেন? মোমেন বললেন, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট মোমেন। আমার দিকেও নিজেকে বলি, ভাই আপনি কি মোমেন? বুদ্ধের জ্ঞান সহকারে যে আমি মোমেন, কারো ক্ষমতা আছে যে বলবেন যে আমি সেই মোমেন যে আর মোমেনকে আল্লাহ পছন্দ করেন, কিংবা যে মোমেন আল্লাহ চান বলতে পারবেন? এই ক্ষেত্রে বলা হয় ইনশা আল্লাহ, সন্দেহের জন্য না, বরং সেই মোমেন ইনশা আল্লাহ যে মোমেনকে আল্লাহ পছন্দ করেন, কিংবা যে হচ্ছে প্রকৃত মোমেন। কিন্তু সেই মোমেন আমরা বলতে, আমরা নিজেদেরকে বলতে পারবো, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে বলছেন তারা হচ্ছে মোমেন। বলে ইউবলিয়াল মুমিনুই মুমিনিনা, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে বলে ইউবলিয়াল মুমিনিনা মিনহু বালান হাসান, নিজের পক্ষ থেকে তাদেরকে ওই মোমেনদেরকে পরীক্ষা করেন। আল্লাহ আকবার। তারপরে অন্য এক আয়াত আল্লাহ বলছেন ওয়া তাকুলু লিল মুমিনিনা, এই যে যখন হে নবী তুমি মোমেনদেরকে বলছিলে, মোমেন কারা? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা। আলাইন ইয়াকুম আন ইউমিতাকুম রাব্বুকুম বিসালাতাতি আলাফি মিনাল মালায়েকাতি মুনজারিন, যথেষ্ট নয় কি যে তোমাদের রব আকাশ থেকে 3000 ফেরেশতা অবতীর্ণ করবেন? 3000 ফেরেশতা অবতীর্ণ করবেন। তাহলে এখানে কাদেরকে সম্বোধন করা হলো? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদেরকে, এবং তাদেরকে মোমেন বলা হলো। এখান থেকে বোঝা যাচ্ছে যে 313 জন সাহাবি নিয়ে ওই কাফেরদের উপরে জয়লাভ ছিল না, যারা গরম গরম বক্তৃতা করে এখনো পর্যন্ত বলে মনে করে যে 313 জন সাহাবি নিয়ে আমাদের জয় হয়েছিল, অথবা এখনো সংখ্যা হয়েছিল, দরকার নেই আমরাও জয় করতে পারবো। হায় হায়, কোথায় শেখ সাদি, আর কোথায় ছাগলের লাদি, কোথায় লিয়াকত আলী, কোথায় জুতোরকারী? বলে সাহাবাদের এরকম হয়েছিল, আমার তো তাই নাই, আর সাহাবাদের হয়নি। সাহাবাদের জন্য কি এসেছিল? তাদের ইমানের কারণে, তাদের সহযোগিতার জন্য আল্লাহ তাআলা খাস ফেরেশতা পাঠিয়েছিল। তোমাদের জন্য আসবে নাকি? তোমাদের জন্য আসবে? তোমরা বলে হ্যাঁ, তবে হ্যাঁ আর ভি কি বলে আর কার শক্তি হ্যায় গুলজারে গুলজার পয়দা, আর ভি হো ইমান ইব্রাহিম তা ইমা পয়দা, একটা উর্দুতে কবিতা আছে যেটা মানে হচ্ছে যদি আজও ইব্রাহিমের মতো ইমান হয় তাহলে আগুন ফুলের বিছানা হয়ে যাবে। কিন্তু ইব্রাহিমের মতো ইমান হওয়া কি সহজ নাই? ইব্রাহিমের মতো ইমান হওয়া চারটিখানি কথা না, সুতরাং সাহাবাদের মতো ইমান হওয়া চারটিখানি কথা না, আর তাদের অনুসরণ করে 313 জন নিয়ে বা অল্প সংখ্যক গিয়ে বৃহৎ সংখ্যার উপর যুদ্ধ, সেটা হতে পারে আল্লাহ ইচ্ছা করলে, ও কার মিমফিয়াদিন কালিলাতিন গালাবাতিয়াতান কাসিরাতান বিজনিল্লাহ, হতে পারে। কিন্তু এই বলে সামান্য কয়েকজন এখানে সেখানে মিলে তারপর দু চারটা বোম ফাটিয়ে আপনার বলবেন যে আমি যুদ্ধে জিহাদ করছি আর আমাদের জয়লাভ হবে, এটা বাজে কথা। যুদ্ধের জন্য প্রস্তুতি আছে, ওয়াইদুল্লাহু মাসাতাতুন মিন কুওয়া, শক্তি সঞ্চারের দরকার আছে। এখন শুধু এখানে ঢিল দিয়ে, এখন এখানে ওখানে ঢিল মেরে আপনি কি খাচ্ছেন? মিসাইল খাচ্ছেন, তাই না? বাংলাতে একটা কথা আছে, পানির ছিটা মেরে লগি গুঁতো পাওয়া, শুনেছেন? গঙ্গাতে দেখেছেন যে নৌকাটা ফেলে এভাবে লগি দিয়ে নৌকা ঠেলে ঠেলে নিয়ে যায়। তো এক ছেলে গোসল করছিল, সে মাঝিকে পানির ছিটা দিল, মজা করে হোক কিংবা যে করেই হোক পানির ছিটা দিল, আর কথায় বলে পানির ছিটা মিশার কথা গায়ে হয়ে গেছে, তাই না? পানির ছিটা যদি ঠান্ডার সময় দেওয়া হয় ভারী গায়ে লাগবে, পানির ছিটা আর মিশার কথা, মিশার কথা। ওকে যখন রাগ লেগেছে, ওর হাতে পানি ছিল, পানি ছুড়েছে, ওর হাতে কি আছে? লাঠি বা লগি, যেটা দিয়ে নৌকা ঠেলা থাকে, হ্যাঁ, লগিটা তুলে মারে ভাই, ও পানির ছিটা মারে আর ও লগি গোদা মারে। যদি আপনি বলেন যে হ্যাঁ আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই ঢিল আমরা ঢিল ছুড়বো, আর ওই যে উড়োজাহাজ কি হবে, পড়ে যাবে, হতে পারে সেটা আলাদা কথা, মোটে না কারামত হতে পারে, কিন্তু প্রস্তুতি না নিয়ে তুমি যে জিহাদ করবে তা তো হত্যা সামিল হবে। এই জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। যুদ্ধের যে বিশেষ শর্ত আছে, ইমানি শক্তি, বাহ্যিক শক্তি, সামরিক শক্তি, আর সে সঙ্গে প্রস্তুতি আর ইমাম হওয়া দরকার। জিহাদের জন্য কি দরকার? ইমাম হওয়া দরকার। ইমাম নেই, কিচ্ছু নেই, একজনকে নেতা বানিয়ে সেখানে এখানে সেখানে সে নেতা সবাই মানে না, তারপরে কয়েকটা কয়েকটা জামাত তৈরি করে সেখানে কয়েকটা বোম বানিয়ে এখানে সেখানে ফাটিয়ে ফুটিয়ে বলে আমার জিহাদ করছে। আসলে সে জিহাদে লাভ যে কি কার হচ্ছে, ইসলামের হচ্ছে না ইসলামী দুশ্মনদের হচ্ছে, সেটা আমরা খেয়াল করে দেখি না। আমরা বাস জিহাদ করলাম দিয়ে কাজ হলো না হলো আমাদের দেখার বিষয় নয়, এটাই অনেকে মনে করে থাকে। কিন্তু আসলে আসলে জিহাদ কিন্তু ছেলে খেলা নয়, জিহাদ হচ্ছে বিশেষ অনেক শর্তাবলীর সাথে জিহাদ করতে হবে। কোথায় করতে হবে? বিভিন্ন জায়গাতে পৃথিবীতে, সেখানে গিয়ে জিহাদ করতে হবে। শুধু ইমানি শক্তি যে আমার ইমান আছে কিন্তু আপনার ইমান আর আমার ইমান ওরে ওনার ইমান সবাই সমান কি সেরকম ইমান ইমান আছে না, ইমানে ইমানে ভেদ আছে, পার্থক্য আছে। অতএব সাহাবাদের এই দলিল নিয়ে আপনি জিহাদে যাবেন, লোক সংখ্যা কম হোক চাই বেশি হোক, এ দেখাদেখি না করে এটা কিন্তু ভুল। আল্লাহ তাআলা বদর যুদ্ধের সাহাবীদের জন্য বলছেন, ইয়ুহি রাব্বুকা ইলাল মালায়িকাতি আন্নি মাআকুম ফাসাবিতুল লাযিনা আমানু। এখানে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে ওহী করে বলেছিলেন ইন্নি মাআকুম, আমি তোমাদের সাথে আছি, আল্লাহ ফেরেশতা পাঠালেন, আবার ফেরেশতা পাঠিয়ে ফেরেশতাদেরকে কি বললেন? আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল লাযিনা আমানু, সুতরাং মুমিনদের মুমিনদেরকে কি করো? তাদের পদদৃঢ় করো, তাদের পাকে মজবুত করো, যেন মজবুত সহকারে জিহাদ করতে পারে। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা, যারা কাফের তাদের হৃদয়ে আমি রোগ সৃষ্টি করব, রোগ মানে আতঙ্ক সৃষ্টি করব, মরণের ভয়। দেখেছেন, একটা মুসলমানরা যদি জিহাদে যায় তো মুসলমানদের ভয়ে অমুসলমানরা কিভাবে তাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়, আর মুসলমান যখন পক্ষ থেকে হামলা আছে তখন মুসলমানদের মনে সেই আতঙ্ক সৃষ্টি হয় না। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাকুম ফিল নার, আমাদের যারা মরবো আমরা কোথায় যাব, আর তোরা যারা মরবি তোরা জাহান্নামে যাবি। তাদের মনে বিশ্বাসই নেই, তারা ভাবছে দুনিয়া জিন্দেগি শেষ হয়ে যাবে বা সব শেষ, কিন্তু আমাদের সে ভয় নেই। আমরা জানি যে আমরা এই জিন্দেগি পেলাম পেলাম না পেলাম, কিন্তু মরলে আমরা কোথায় যাব? শহীদ হয়ে যাব, বেহেশতে পাব। এই জন্য তাদের মধ্যে রোগ সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হয়। ফাদরিবু ফাওকা আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের গর্দান ছেদন করো এবং প্রত্যেক আঙুলে গিটে গিটে মারো। তো আমার কথা, এখানে সাহাবাদেরকে বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবাদেরকে কি বলা হয়েছিল? মোমেন। আর এটা বড় সার্টিফিকেট, আল্লাহর পক্ষ থেকে বড় সার্টিফিকেট। আহলে বদর যুদ্ধে কোন সাহাবী যারা অংশগ্রহণ করেছিলেন তারা যে কোনো কাজ করুন না কেন, যুদ্ধে অংশগ্রহণ করার পরে তারা যে কোনো কাজ করুন না কেন, তাদের সে কাজ খারাপ হলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সে ঘটনা আপনারা খুব প্রসিদ্ধ ভাবে জানেন, যে মক্কা বিজয়ের একটি খবর নিয়ে হাতের বিন আবি বালতা নামক এক সাহাবা একটা বুড়িকে পাঠিয়েছিলেন। হাতের বিন আবি বালতা খবরদের মুশরিকদেরকে খবর পৌঁছেছে নিজের স্বার্থে, কোন একটা তার জমি জায়গা ছিল ইত্যাদি, চিঠি দিয়ে বুড়িকে পাঠিয়ে দিলেন। আর বুড়ি উঠে পিঠে চলতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মারসাব জুবাইর এবং আলীকে ডেকে পাঠালেন, বললেন ইনতালিকু হাত্তা তাতু রাওদাতা খাক, রাওদা খাক নামে এক জায়গাতে গিয়ে তোমরা যাও, বেরিয়ে যাও। রাওদাতা খাক নামে এক জায়গায় গিয়ে দেখবে একটা বুড়ি যাচ্ছে, সেখানে তার সঙ্গে একটা চিঠি আছে, আমাদের মক্কা বিজয়ের খবর পৌঁছে দিচ্ছে। আর যুদ্ধের ব্যাপার কি, গোপন রাখতে হয়, গোপন না রাখলে ফাঁস হয়ে গেলে পরে তো বিজয় মুশকিল। এই সাহাবি গোপনে চিঠি লিখে যুদ্ধের খবর, অভিযানের খবর প্রকাশ করে দিচ্ছিলেন। ছুটলেন ঘোড়ানি, ঠিক হজরত খাস নামে জায়গায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাহলে আগে খবর বললেন কি করে? আকাশ বাণীর মাধ্যমে, অহির মাধ্যমে, আল্লাহ জিবরিলের মাধ্যমে জানলেন যে এই হচ্ছে ঘটনা, আল্লাহ নবী জানতেন না। যখন বললেন, সাহাবাগণ ছুটলেন ছুলে, তারপরে বুড়িকে বলে, বুড়ি তোর কাছে চিঠি আসিস করতেন মক্কা, তোর কাছে চিঠি আসছে দিয়ে দে। বলছেন না আমার কাছে কোনো চিঠি নেই, মিথ্যা বলে। তো চিঠি দিয়ে দেন, আমি তো সব সব তারা চেক করে দেখবো, সব মানে এ করে দেখবো আর কি, বা বেশি দেখবো বা কি বলে চেক করে দেখবো কোথায় আছে চিঠিটা, সেটা খুঁজে বের করবো। বলবো ঠিক আছে তুমি চেক করো, তোমরা তল্লাশি চালো, বলিল যা কিছু ছিল সব তল্লাশি করলো। যে বুড়ি আমাদেরকে যিনি খবর দিয়েছেন তিনি মিথ্যা বলতে বা ভুল বলতে পারেন না, খবর ঠিক আছে, তোমার কাছে অবশ্যই চিঠি আছে, তুমি বের করবে, করো না হয় তোমার লজ্জাস্থান পর্যন্ত, তোমার গোপনাঙ্গ পর্যন্ত আমরা তল্লাশি চালাবো। এবার তো বুড়ি ভয় পেয়ে গেল। তখন বুড়ি এই যে চুলের এই খোপার নিচে থেকে চিঠিটা বের করে দিয়ে দিল। মোট কথা, যখন চিঠি ধরা পড়ল, কে পাঠিয়েছে ধরা পড়ল, আল্লাহ নবী জানেন, খবর হয়ে গেছে। আবু বলতা তা হওয়া হাতের বিনা বিকল্পটা, আপনারা জানেন ইসলামের লৌহ পুরুষ, সেই সময় রাগ হওয়ার কথা না, কথা না, এত বড় একটা কথা, এটা মুনাফিকের কাজ, মুনাফিকের কাজ। উমর বললেন, হে আল্লাহ রাসূল, এ তো মুনাফিক হয়ে গেছে, আমাকে হুকুম দেন এর গর্দান দিয়ে দিই আমি। অথচ হাতে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না উমর তা করো না, ভুল হতে পারে, সবাই ভুল হতে পারে। তাকে জিজ্ঞেস করো তুমি এরকম কেন করলে, তো বলে এরকম আমি এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য কিছু নয়, আমি আমি যে কাফের হয়ে গেছি তাও না, আমি মুনাফিক হয়ে গেছি তাও না, কেবল আমার উদ্দেশ্য ছিল যে আমার সেখানে ধন সম্পদ আছে, মক্কার যুদ্ধ যখন যুদ্ধ হবে তখন তো বিভিন্ন খুন খারাপা হবে, সেখানে যেন আমার কিছু না হয় সেই হিসাবে আমি একটা হাত রাখতে চাচ্ছিলাম, সেই জন্য আমি করেছি। আল্লাহ রসুল আমাকে বিশ্বাস করুন, রসুল্লাহ সাল্লাম বিশ্বাস করলেন। ও বলে ওমর, না একে হত্যা করা হবে না ওমর, তুমি কি জানো, তুমি কি জানো যে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বদরিন ফাকাল ইমালু মা শিতুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ আও ফাকাদ গাফারতু লাকুম। হে আহলে বদর, যারা বদরের যুদ্ধে তোমরা অংশগ্রহণ করেছো, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি অথবা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ আকবার। সেই বদর এত কঠিন যুদ্ধ, ভয়ানক পরিস্থিতি, যে পরিস্থিতির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়াই না করেছিলেন, এরকম আক্ষেপ করে বলেছিলেন, ইয়া আল্লাহ যদি তুমি এই জামাতকে ধ্বংস করে দাও তাহলে আর তোমার এই পৃথিবীতে তোমার ইবাদত আর হবে না, কি দোয়া না করেছিলেন। সেই দোয়া শুনে আল্লাহ তাআলা বদর যুদ্ধে জয় দিয়েছিলেন। যাই হোক, এ হলো বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের মর্যাদা। রিফাআ বিন রাফে তিনি বলছেন, তার আব্বা মানে রাফে আর কি আহলে বদর ছিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন, বলছেন, যা জিবরিল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মা তা'রুদুন আহলা বদর ফীকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরিল এসে বললেন যে আপনাদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আপনারা কি রকম মনে করেন, কতটা সম্মান দেন, কতটা মর্যাদা দেন। কালা আব্দুল মুসলিম, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুসলমান, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সর্বশ্রেষ্ঠ মুসলমান। জিবরিল কি বললেন, ওয়া কাযালিকা মান শাহিদা বদর মিনাল মালায়িকা, এই রূপী ফেরেশতাদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কে বলছেন, জিবরিল আলাইহিসসালাম। যে সাহাবীদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা সর্বশ্রেষ্ঠ সাহাবী, আর খ্রিস্টদের মধ্যে যারা বদরযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সর্বশ্রেষ্ঠ সাহাবি বলে গেল কি, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যারা বদরযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার বিন মালিক থেকে বর্ণিত তিনি বলছেন বলছেন যে হারিসা তিনি বদরযুদ্ধে শহীদ হয়ে গেছেন, তো তার মা রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন যে হারেসাকে আমি কত ভালোবাসতাম, হারেসাকে আমি কত ভালোবাসতাম, সুতরাং সে যদি জান্নাতে যায় ঠিক আছে তাহলে আমি সবুর করবো, সে যদি জান্নাতে চলে যায় তাহলে আমি সবুর করব এবং সওয়াবের আশা করবো, ওয়াইন তা তুমি লোক করা কিন্তু যদি জান্নাতে না যায় তার আমার আপনা তাহলে আপনি জানেন আমি কি করব। তার মানে শোক, বিভিন্ন শোকে আর জাহিরের যুগে শোক পালন করা কি ছিল, রীতি ছিল জাহিরের যুগে শোক পালন করার জন্য মহিলা ভাড়া পাওয়া যেত, বর্তমান যুগে যেমন গান গাওয়ানোর জন্য নাচানোর জন্য মহিলা পাওয়া যায়, সে যুগে শোক পালন করার জন্য আপনার কেউ মরেছে তো আপনি লোকদেরকে দেখাবেন যে আপনার কি কত বড় লোক ছিল, কেঁদে ভাসিয়ে দিতে দেবে আর কি, ভাড়া পাওয়া যেত, এই যুগে ভাড়া করানো দরকার নেই, চাকরি খেতে দিলেই চলে আসবে, খবর দেন আর মানে বসে বসে করেন দেখেন আশেপাশে গ্রাম থেকে মহিলারা এসে গলা ধরে কান্দতে শুরু করবে, এমন কান্না যে কান্না আসছে না সে কান্না তারা করবে নিজেদের কাউকে কোন মরা আত্মীয়কে স্মরণ করে, চোখে পানিও পড়বে কিন্তু এটা নয় চোখে পানি পড়বে না, কানতে জানে এরা, কানতে জানে মহিলাদের এটা অভ্যেস আছে, এই যুগে মহিলা পাওয়া যদিও ভাড়া দরকার নেই চাকরি খেতে দিলেই হবে, গোস ভাত দিলেই ঠিক চলে আসবে, তো বুঝতেই পারছেন যদি জান্নাতে না যায় তাহলে আমি কিন্তু শোক পালন করবো আরো কিছু করবো, সুতরাং বলুন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াই হাকি আরে কি ব্যাপার, তুমি তোমার তুমি জান্নাতে নিশ্চয়ই জান্নাতে গেছে, তুমি জান্নাত বলে দাবা জান্নাত নেই সেটা কি শুধু একটা জান্নাত, ইন্নাহা জান্নাতুন কাসীরা ওয়া ইন্নাহা ফী জান্নাতিল ফিরদাউস, জান্নাত কি একটা অনেক জান্নাত আছে আর সে গেছে ফিরদাউস জান্নাত, আল্লাহ জান্নাত সব থেকে শ্রেষ্ঠ জান্নাত যার উপরে আল্লাহ আরশ আছে মধ্যবর্তী ফেরদাউস জান্নাতে গেছে, সুতরাং বোঝা গেল যে সাহাবীদের মধ্যে যারা বদরযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা জান্নাত তো গেছেন এবং কোন জান্নাত জান্নাতুল ফেরদাউস, এইভাবে যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ওয়াইজা গাদাউতা মিন আহলিকা تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم, যখন তুমি সকালে সকালে তুমি তোমার পরিবার থেকে বেরোবে মোমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিলে, মোমিনদেরকে মোমিন কারা হলো তাহলে যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين মোমেনদের প্রশংসা করে যুদ্ধের কিছু ঘটনা উল্লেখ করে তাদের মধ্যে কিছু লোক গনিমতের মানে আশাতে নিজের জায়গা আল্লাহ নবী বলেছেন জায়গা ছেড়ে যেও না, কিন্তু সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার ফলে যে আবার যুদ্ধে মানে দিক পাল্টে গেল, প্রথমে জয়লাভ তারপরে পরে আবার কি হলো পরাজয় হলো সেটা তাদেরই বলেছিল তীরন্দাজদের ভুলের জন্য, সে তাদের বললেন কিন্তু আল্লাহ তাআলা শেষকালে বলছেন আল্লাহু শেষকালে তাদের প্রশংসা করে বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য অনুগ্রহশীল, আল্লাহু যু ফাযলিন আলাল মুমিনিন, আর এখানে মুমিন বলতে কারা, যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, আজরুন আউযিম এই অবধি কথা যে যারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, আর বিশেষ করে আপনারা জানেন হানজালা, হানজালা সেদিন তার বাসর রাত ছিল তাই না, নতুন বিবাহিত, অথচ আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে গোসল না করেই তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যার ফলে ফেরেশতা তাকে গোসল দিয়েছিলেন। তো যারাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্যই আল্লাহ তাআলা প্রশংসা করছেন, কষ্ট হওয়ার পর, তাদের ক্ষত হওয়ার পর আল্লাহ বলছেন আল্লাযীনা আহসানু মিনহুম, ওদের মধ্যে যারা সৎ কাজ করে, নেক কাজ করে, ইখলাসের সঙ্গে কাজ করে এবং আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান, আজরুন আউযিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন উহুদ যুদ্ধে কিছু লোক শহীদ হলেন, কত লোক শহীদ হলেন উহুদ যুদ্ধে? 70 জন, তাই না? 70 জন। তো جعل الله عز وجل ارواحهم في اجواف طير خضر ترد انهار الجنه تاكل من ثمارها وتاوي الى قناديل من ذهب في ظل العرش. তাদের রূহগুলোকে নিয়ে সবুজ পাখির বেশে জান্নাতের স্থান দেওয়া হয়েছে, তারা জান্নাতের নদী থেকে পানি পান করে, জান্নাতের ফল খায় এবং আরশের নিচে ঝুলন্ত স্বর্ণের ঝাড়কা বাতি আছে, ঝড়কা বাতি, ঝড়কা বাতি, সেই বাতিতে তারা জায়গা পেয়েছে। কারণ যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তারপর ফালাম্মা ওয়াজাদু তাইবা মাশরাবিহি ওয়া মাকালিহি ওয়া হুসনা মুনকালাবিহি, যখন তারা জানলেন যে তাদের কত সুন্দর সুন্দর খাবার, কত সুন্দর সুন্দর পানীয় এবং এবং তাদের কত সুন্দর জায়গার স্থান তারা পেয়েছেন, তারা বললেন ইয়া লাইতা ইখওয়ানুনা ইয়া লাইতা ইখওয়ানুনা ইয়ালামুনা বিমা সানা আল্লাহু লানা লিআল্লা ইয়াযহাদু ফিল জিহাদ ওয়া লা ইয়াতাকিলু আনিল হারব, যে আমার ভাইরা যদি জানতেন, আমার ভাইরা যদি জানতেন, যারা এখনো শহীদ হননি, তারা যদি জানতেন যে আমরা কি অবস্থায় আছি, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কি আচরণ করেছেন, তাহলে তারা জিহাদে বৈমুখ হতো না, তারা জিহাদ করত। আর যেহেতু আল্লাহ তাআলা বলছেন আনা উবাল্লিগুহুম আনকুম, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের তরফ থেকে আমি তাদেরকে পৌঁছে দেবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গাতে জিহাদের ফজিলত ঘোষণা করেছেন, জিহাদের ফজিলত বহু জায়গাতে আছে, যেমন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় খুন হয়, আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা আসলে কি আছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা জীবিত আছেন কোথায়, ইনদা রাব্বিহিম, রবের কাছে, দুনিয়াতে না, যেখানে কবর হয়েছে সেখানে না, যে দুনিয়ার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, সম্পর্ক নেই, তারা জিন্দা আছেন কোথায়, জীবিত আছেন কোথায়, সেখানে তাদেরকে রুজি দেওয়া হচ্ছে, আল্লাহ তাদেরকে বিশেষ ব্যবস্থা রেখে তাদেরকে খেতে পড়তে দিচ্ছেন, আল্লাহ। এই হচ্ছে উহুদ যুদ্ধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী। তারপর একটা হাদিস, সেখানে বলা হচ্ছে যে লম্বা খানা ইয়াম ওহুদ জি আবি আবি মুসাজ্জা, কে বলছেন, জাবেদ বিন আবদুল্লাহ বলছেন, আবদুল্লাহ শহীদ হয়ে গেলেন ওহুদ যুদ্ধে, আবদুল্লাহ শহীদ হয়ে গেলেন, জাবেদ বলছেন যে আমার আব্বাকে ঢেকে নিয়ে আসা হলো, কারমা আরাকতু আরফা সাওফা নাহানি কওমি, কাপড় তুলে দেখবার চেষ্টা করলাম তো আমাকে আমার গোত্রের লোক মানা করলেন, কারণ বিভৎস অবস্থা দেখলে খারাপ লাগবে, এই জন্য দেখতে মানে সাধারণত দেখা দেখতে দেওয়া হয় না, এখানেও বর্তমানে দেখতে দেওয়া হয় না, চেহারা ভয়ঙ্কর হয়ে যায়। সুম্মা আরাদতু আরফা আস-সাওফা নাহানি কওমি ফারাফা আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আম আও আমারা বিহি ফারুফিআ ফা সুমিআ সাওতুন বা সাওতু বাতিয়া, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, তিনি ওঠাতে বললেন, তো ওঠানো হলো, এমন সময়ে এক মহিলার কান্না, চিৎকার করে কান্না শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাযিহি, মহিলা কে, যে কাঁদছে, ফাকালু বিনত আম, او اخت عمرو، عمرو মেয়ে কিংবা আমের বোন। فقال ولما تبكي তিনি জিজ্ঞেস করলেন কেন কাঁদছে। فما زالت الملائكة تظله بأدمهتها حتى رفع ওখানে অমেরা বিহিতা রফে মানে কাপড় তোলা হলো না, লাশ তোলা হলো আর কি। লাশ তুলে নিয়ে গিয়ে দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো। যখন লাশ তুলে নিয়ে যাওয়া হলো তখন মহিলা কাঁদতে লাগলো। তখন রাসূল বলছেন কাঁদছে কেন, যে ওকে তো ফেরেশতারা ছায়া করে নিয়ে গেল, ওকে তো ফেরেশতারা ছায়া করে নিয়ে গেল, সুতরাং কাঁদার পরে কোনো প্রশ্নই আসে না। তার কি আউলা তার কি তুমি কান্দো অথবা না কান্দো, মা জালাতিল মালায়িকা তুযিল্লুহু বিআদনিহাতিহা হাত্তা রাফাতুহু, তোমাদের লাশ থেকে তুললে শেষ পর্যন্ত ফেরেশতারা তাকে ছায়া করেছিলেন। তাহলে বোঝা গেল যে তিনি ওহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং তার মর্যাদা কত, এবং হানজালার মর্যাদা দেখলেন যে তিনি অপবিত্র অবস্থায়, সাধারণত শহীদদের লাশ লোয়ানো হয় না বা গোসল দেওয়ানো হয় না, কিন্তু হানজালার যেহেতু না পাঠিয়েছিলেন সেহেতু ফেরেশতারা তাকে বিশেষ পদ্ধতিতে গোসল দিয়েছেন। সুতরাং এই হলো ওহুদ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মর্যাদা বা ফজিলত। বায়াতে রিজওয়ান আপনারা শুনেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমরা করতে গেছেন সাহাবাদেরকে নিয়ে, তারপরে কুফফারে কুরাইশ মক্কা ঢোকার আগে হুদাইবিয়াতে এসে বাধা দিলেন, বাধা দিল যে তোমরা মক্কা ঢুকতে পারবে না। তখন একটা সন্ধি চুক্তি হলো, সন্ধির জন্য প্রস্তুতি চলছিল, এমন সময়ে ওসমানকে পাঠানো হলো কথা বলার জন্য। সেখানে শোনা গেল যে ঘটে গেল যে ওসমানকে হত্যা করে দিয়েছে কাফেররা, মক্কাতে ওসমানকে হত্যা করে দিয়েছে। এই কথা শুনে সাহাবারা খুবই ক্ষিপ্ত হলেন, বলেন যখন ওসমানকে হত্যা করা হয়েছে তখন আমরা আর চুপ থাকবো না, আমরা জিহাদ করবো। তারপর জিহাদের উপরে বায়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে বায়াত নিয়েছিলেন। তো সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তাদের মনের অবস্থা, সাহাবাদের মনের অবস্থা, যারা জিহাদের জন্য রাসূলের জন্য যুদ্ধে বায়াত গ্রহণ করে। আর বায়াত এই জন্যই বায়াত কিসের, কার হাতে করতে হয়, রাষ্ট্র নেতার হাতে। বায়াত কিন্তু কোনো আলেমের হাতে না, কোনো বুজুর্গের হাতে না, কোনো পীরের হাতে বায়াত না, বায়াত কাকে করতে হয়, রাষ্ট্র নেতার হাতেই বায়াত হচ্ছে, ইসলামী বায়াত, বাকি অন্য বায়াত বায়াত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতে বায়াত করলে সেই সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, হুয়াল্লাযী আনযালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ে প্রশান্তি অবতরণ করেছেন, অবতীর্ণ করেছেন। কারণ সাহাবারা কঠিন অবস্থায় ছিলেন, একটা সংবাদ ছিল এটা, তারপরে যে চুক্তি হলো, সন্ধি হলো যে তোমরা এই বছর আমরা করতে পারবে না, এখান থেকে হালাল হয়ে ফিরতে হবে, সঙ্গে যা কোরবানি সেগুলো কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এক কাজ করো তোমরা সব কোরবানি এখানে জবাই করে ফেলো, কেউ শুনেন না সাহাবারা, সাহাবারা কথাই শুনে মন খারাপ, আমরা করতে পারবো না, দূর এলাম, হ্যাঁ কোরবানি জবাই করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো অবাক করলেন যে কি ব্যাপার, আমি আদেশ করছি তো সাহাবারা শুনছে না। উম্মুল মুমিনিন উম্মে সালামার কাছে তাবুর ভিতরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে দেখো আমি আদেশ করলাম অথচ কেউ আমার কথা শুনছে না, মহিলা কেমন স্ত্রী, তিনি স্বামীকে পরামর্শ দিচ্ছেন, বাদশাকে পরামর্শ দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাহাবাদের অবস্থা মনের অবস্থা এখন ভালো নয়, এখন আপনি যা বলছেন তা শুনছে না, তার কারণ আছে, সুতরাং আপনি এক কাজ করুন, আপনি নিজের কোরবানিটা জবাই করে দেন তারপর দেখুন। উম্মে সালামার খবর শুনে, কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের কোরবানিটা জবাই করলেন, তারপর সাহাবা দেখালেখি শুরু করে দিলেন। তারপর সন্ধি চুক্তির সময়ে কাফেররা বলল যখন আল্লাহ রাসূল লিখলেন লা ইলাহা কি বলে এই চুক্তি, মিন মুহাম্মাদের রাসূলিল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ এবং কুফফারে কুরাইশের পক্ষ। তো কাফেররা বললো তোমাকে যদি আল্লাহ রসুলই মানবো এত যুদ্ধ ঝামেলা কেন, অর্থাৎ রসুল্লাহ লিখো না, লিখো মোহাম্মদ বিন আবদুল্লাহ। লিখেছিলেন সাহাবা বলছে নিয়ে রসুল আল্লাহ, আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহ রসুল বলছে ঠিক আছে রসুল্লাহ মুছে দাও, মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখো। সাহাবারা অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রসুল নন? আপনি কি আল্লাহর রসুল নন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি আল্লাহর রসুল, কিন্তু তোমরা রাসূলুল্লাহটা মুছে দাও। তার কারণ রাসূল জানতেন, তার কাছ থেকে খবর এসেছিল, এটা একটা বিরাট মানে সুসংবাদ। এই চুক্তিটা, এই সন্ধিটা হচ্ছে ওই আগামী মক্কা বিজয়ের সুসংবাদ। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, সেটা সাহাবারা জানতেন না। তাই আল্লাহ রসুলের হৃদয় প্রশান্ত ছিল, তিনি বললেন রাসূলুল্লাহ মুছে দিয়ে কি লিখো? মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখো। সাহাবারা মুছতেই চাইলেন না। তৎকালে আল্লাহ রসুল বললেন, ঠিক আছে আমাকে দেখিয়ে দাও কোথায় লেখা আছে, আমি নিজে মুছে লিখলে মোহাম্মদ নিজের হাতে লিখলেন। আল্লাহ রসুল লেখাপড়া জানতেন না। ওলামারা বলছেন এটা মর্যাদা, তাকে দেখানো হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছিল কি মানে মর্যাদা স্বরূপ আল্লাহ রসুল মোহাম্মদ বিন আবদুল্লাহ নিজের হাতে লিখলেন। সাহাবারা আল্লাহ রসুলের কথা শুনলেন না। কেন শুনলেন না? যেহেতু এখানে ছিল লাঞ্ছনা, কোরবানি করতে চাচ্ছিলেন না, আবার লেখার সময়ে আল্লাহ রসুলের আদেশ শুনেও লিখতে চাচ্ছিলেন না, কারণ এটা ছিল লাঞ্ছনা। তিনি জানতেন যে আল্লাহ রসুল বাধ্য হয়ে লিখছেন, কিন্তু ভেতরে যে কত বড় হিকমত আছে সেটা সাহাবারা জানতেন না। আল্লাহ তাআলা তাদের মনের ভিতরে প্রশান্তি অবতীর্ণ করলেন, লিয়াযদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে করে তাদের ঈমানের সাথে ঈমান আরো বৃদ্ধি করে। ওয়ালিল্লাহি জুনুদু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবীর বহু লস্কর বহু সৈনিক সৈন্য আছে। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা বলেছেন, লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই যে এটা করা হলো, এটা করা হলো কেন? যাতে করে মোমেন এবং মোমেন মোমেনাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হয় যার নিচে নদী সমূহ প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। ওয়াইকাফির আনহু ওয়াইকাফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, এটা হচ্ছে আল্লাহর কাছে মহা সাফল্য। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা তোমার সাথে ওই দিনে বায়াত করেছে তারা আসলে কার সাথে বায়াত করেছে? আল্লাহর সাথে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত ছিল। আল্লাহু আকবার! এই হলো ওই দিনকার ব্যাপার। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন সেই মুমিনদের প্রতি যে মুমিনরা গাছের নিচে তোমার সাথে বায়াত করেছে। فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا, আল্লাহ তাআলা তাদের হৃদয়ে কি ছিল আল্লাহ তাআলা জানতেন, তাদের হৃদয়ে সেদিনে কি হয়েছিল আল্লাহ তাআলা অবশ্যই জানতেন, বিশাল ব্যাপার, কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা তাদের হৃদয়ে প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাদেরকে দিলেন নিকটবর্তী বিজয় ও মাগানিমা কাসীরা, অনেক গণিমত। ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আযীযান হাকীম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী বাদশাহ, তিনি হিকমতের সাথে কাজ করেন। এই সন্ধি হয়েছিল বলে মক্কা বিজয় সহজ হয়ে গেছিল, এই জন্য একে ফাতে মুবিন বলা হয়। মক্কা জয় তো বটেই, মক্কা বিজয়, কিন্তু তার আগে যে বিজয়ের ভূমিকাটা ছিল সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এই হলো মোটামুটি যারা বায়াত রিদওয়ান, রিদওয়ান নামে যে বায়াত অনুষ্ঠিত হয়েছিল তাতে অংশগ্রহণ সাহাবাদের মর্যাদা, সাহাবাদের মর্যাদা, এই সম্পর্কে দুটো কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত সাহাবিদের মর্যাদা যথাস্থানে প্রতিষ্ঠিত রাখা কৌতিক দিন। আল্লাহ আমিন, ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।